أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته আমাদের সম্মানিত একজন বোন বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন শবে মেরাজ উপলক্ষে নির্দিষ্ট কোনো নামাজ রোজা আছে কি নেই। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله। সম্মানিত বোন এবং ভাইদের উদ্দেশ্য আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সান্নিধ্যে নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি গিয়েছিলেন, এটাতে কোনো সন্দেহ নেই, যেটাকে ইসরা এবং মেরাজ বলে। এ প্রসঙ্গে সূরা বনি ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। যে এখানে বলা হয়েছে যে ওই আল্লাহ পবিত্রময় যিনি তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন বাইতুল হারাম থেকে নিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত, তো এখান থেকে এটাকে বলা হয় ইসরা। এরপর সেখান থেকে তিনি ঊর্ধ্বগমন হয়েছেন, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস দ্বারা প্রমাণিত এবং এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কথা বর্ণিত হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানের প্রথম আকাশে নিয়ে যাওয়া হলো, ফাস্তাফতাহাল বাব, সেখানে ফেরেশতা দরজা খুলতে বললেন, এরকম করে 1, 2, 3 সপ্তাহ আকাশ ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি চলে গিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছেন পর্দার অন্তরাল থেকে, ডাইরেক্ট দেখা হয়নি কিন্তু পর্দার অন্তরাল থেকে তিনি তার সঙ্গে কথা বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, তাকে 50 ওয়াক্ত নামাজ প্রথমে ফরজ করেছেন, এরপরে মূসা আলাইহিস সালামের পরামর্শ ক্রমে এবং আল্লাহর সঙ্গে বারবার যেতে আসতে সর্বোপরি 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। তবে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তবে এই দিন তারিখ সম্পর্কে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রায় 10টি কওল রয়েছে, 10টি কওল মানে 10 জন 10 ধরনের মন্তব্য করেছেন কোন তারিখ হবে। কিন্তু আমাদের দেশে নির্দিষ্ট করে আমরা বলে থাকি যে 27শে রজব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর মেরাজ হয়েছিল, এটা সবচেয়ে দুর্বলতম কথা। কাজেই এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা হিকমত, তিনি তার উম্মতকে ভুলিয়ে দিয়েছেন নির্দিষ্ট তারিখ কোনটা, কারণ এই দিন এবং তারিখকে কেন্দ্র করে কোনো ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস করেননি। যদি করতেন তাহলে সাহাবায়ে কেরাম আমাদের কাছে সেটা নকল করতেন, তাবিঈগণ বলতেন, তাবে তাবিঈন থেকে প্রমাণ হতো, এরকম করে প্রমাণ হয়ে আসতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে কেন্দ্র করে রাত্রে বেলায় ইবাদত করেছেন, দিনের বেলায় রোজা রেখেছেন, এটা বর্ণিত হতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলি করেননি, অথচ দিন ইসলাম পরিপূর্ণ, যে কথা আল্লাহ বলছেন যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, যে আজকে দিন তোমাদের জন্য পরিপূর্ণ করা হলো, সূরা মায়েদার 3 নম্বরে যেটা বলা হয়েছে। কাজেই সম্মানিত বন্ধুগণ, ইসলামে আপনি আমি নতুন কোনো কাজের আবির্ভাব করতে পারবো না, কারণ আল্লাহ সেটা হুকুম দেননি। যেমন আরেকটা আয়াতে আল্লাহ বলছেন, আম লাহুম শুরাকা ও শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযম ইয়াযান বিহিল্লাহ, যে তারা কি তাদের কোনো এরকম অংশীদার রয়েছে যারা দিনের কোন শরীয়ত নির্ধারণ করবে যেটার হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়নি, সূরা শুরার 21 নম্বর আয়াত। তো এরকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তিনি এই মেরাজ উপলক্ষে কোনো নামাজ পড়াননি এবং এই সম্পর্কে কোনো রোজাও রাখেননি, অথচ ইসলামী শরীয়তে আশুরার রোজার কথা বলা আছে, আরাফাতের রোজার কথা বলা আছে, হ্যাঁ অনুরূপভাবে প্রত্যেক মাসে 3টি রোজার কথা বলা আছে, হ্যাঁ প্রতি সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার কথা বলা আছে, রমজানুল মোবারকের রোজার কথা বলা আছে। কিন্তু এই যে সবে মেয়েরাজ এই উপলক্ষে নির্দিষ্ট করে কোন রোজার কথা বলা নেই। অতএব যেটা বলা নেই সেটা আমাদের পালন করতে হবে না, এবং এটা একটা বিদআত, সুস্পষ্ট বিদআত, যা থেকে বিরত থাকা প্রতিটি মুসলমানের জন্য অবশ্যই করণীয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বুখারীর হাদিসে এসেছে যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি আমাদের সমাজে এমন কোন নতুন কাজের আবির্ভাব করবে যে তার অন্তর্ভুক্ত নয় তা পরিত্যাগযোগ্য। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি এমন কোন আমল করলো যেটার হুকুম আমাদের পক্ষ থেকে নেই, নবীর পক্ষ থেকে নেই, সেটা বাতিল বাতিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো প্রত্যেকটা জুমার খুতবায় প্রায় এই কথাগুলি বলতেন যে আল্লাহর কিতাব হলো সবচেয়ে উত্তম বাণী এবং নবীর হেদায়েত হলো সবচেয়ে উত্তম হেদায়েত। ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা, নতুন আবিষ্কৃত যত কাজ আছে শরীয়ত ইসলামী শরীয়তে সেগুলি হলো হ্যাঁ নিকৃষ্ট, ওয়াকুল্লু এবং সেগুলি হলো বিদআত, ওয়াকুল্লু বিদআতিন দলালা, আর এই বিদআত গুলি হলো পথভ্রষ্টতা। আর এক হাদিসে এসেছে ওয়াকুল্লু দলালাতিন ফিন্নার, হ্যাঁ প্রত্যেকটা পথ ভ্রষ্টতার স্থান হলো জাহান্নাম। কাজে আসুন আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি। সবে বরাজ বরাত মানে সবে বরাত বলেন অথবা সবে মেয়েরাজ, এই সবে মেয়েরাজের কেউ রোজা রাখলে সোয়াব পাবে না, একে 100% শিওর, বরং গোনা হবে যদি সবে মেয়েরাজের নিয়াতেই রোজা রাখে। আর কোন লোকের যদি অভ্যাস থাকে যে প্রতি সপ্তাহে সে দুটি করে রোজা রাখেন, সোমবার এবং বৃহস্পতিবার, এখন ওই লোকের যদি এই রকম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেছে এমন সময় ওই 27 তারিখে এসে গেল, এখন কেউ যদি মনে করে যে এই জন্যই রোজা রাখতেছি সেই নিয়াতে রাখা যাবে না, কিন্তু সে সোমবার এবং বৃহস্পতিবার নিয়াতেই যদি কেউ রোজা থাকে সেটা সেই ব্যক্তির জন্য শুধু জায়েজ। কিন্তু এরকম কিছু নয়, কখনো রোজা রাখতেছে না, শুধু সোমবারের শুধু মাত্র সবে মেয়েরাজের নিয়াতে রোজা রাখা বা নির্দিষ্ট কোনো ইবাদত করা, ওই দিনে দান খয়রাত করা, ওই দিনে বিভিন্ন ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে মানুষদের কাছে মিলাদ মাহফিলের ব্যবস্থা করা ইত্যাদি সম্পূর্ণ বিদআত। এই বিদআত থেকে দূরে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদের সবাইকে দান করুক, এবং সকল মুসলিম ভাই ও বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই রজব মাসে এরকম নির্দিষ্ট কোনো ইবাদত নেই, তবে এটা একটা হারাম মাস, এই মাসেই আমরা পাপের কাছ থেকেই দূরে থাকবো, এটাই হলো সবচেয়ে বড় কথা। হাজা আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।